السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. نحمدہ ونصلی علی رسول کریم وعلی آلہ واولادہ وازواجہ واصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین. آج کے یہ مہتی انوشٹھان سنامدر یہ بارشک سمملن পরম শ্রদ্ধাস্পদ সভাপতি আমাদের দেশের প্রাচীনতম অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রাজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমরাজ আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তারই প্রাসঙ্গিকভাবে আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি, আজকের সোনামণিদের অনুষ্ঠান, আহমেদ যুব সংঘ বাংলাদেশ, আহমেদ আন্দোলন বাংলাদেশ তারই হাতে গড়িয়ে উঠেছে. এর বিস্তারিত ব্যাখ্যা করবার যেমন সময়ও নাই, তেমনি সামর্থ্য আমার খুবই স্বল্প. কারণ যে মস্তিষ্কে এই জিনিসগুলো উদ্গত হয়েছে সেই মস্তিষ্ককে সাধারণভাবে চিন্তা করার অবকাশ নেই আমাদের. আমি ভাবছিলাম যে এই যে সোনামণি নামকরণটা, এটাই বা কেমনি আসলো তার মস্তিষ্কে, আর এদের যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যে উদ্দেশ্যের কথা এখন পর্যন্ত আমরা ব্যাখ্যা বিবৃতি পেলাম, তাদের মনে হচ্ছিল একমাত্র এটা সম্ভব যেহেতু আল্লাহ তাবারক তাআলা তার মস্তিষ্কে এই জিনিসটি ঢুকিয়ে দিয়েছে. কেন এটা হয়? আমরা হাদিসে দেখেছি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মস্তিষ্কে জ্যোতি ছড়িয়ে দেন যাকে আল্লাহ পছন্দ করেন. কাকে আল্লাহ পছন্দ করেন? যিনি নিজে সৎকর্ম করেন, অসৎকর্ম থেকে দূরে থাকেন, অন্যকে সৎকর্ম করার আদেশ দেন, অসৎকর্ম থেকে বিরত রাখেন, আল্লাহ তাআলা তাকেই তার মস্তিষ্কে জ্যোতি বিশ্রণ করেন, জ্যোতির বিশ্রম ঘটান, তারই মস্তিষ্কে এই সমস্ত শুভবৃত্তির উদয় হয়, যা ভাবতে আমাদের কাছে খুবই আশ্চর্য লাগে. আমার মনে হয় আমার কথাটাকে খুব সংক্ষেপে বলার কারণে সবারই বুদ্ধিতে আসছে না, যে লোক প্রথম ছাতা বানাইছিল ওই ছাতাটা কিন্তু যখন সে বানাইছিল তখন এর যে বুদ্ধির দরকার ছিল, আজকে যারা বানায় তাদের কিন্তু কিছু বুদ্ধির দরকার, তারা খালি ওই আদরে কাটে আর সেই করে. সোনামণির বুদ্ধিটা যখন তার মাথায় এসছিল তখন খালি ওইটুকু কিন্তু আসে নাই, তখনই আসছিল কি, এরাই হলো জাতির বুনিয়াদ. কোন জাতি? মুসলমান জাতি. আমরা আজকাল বহু নামকরণে বহু জাতির সংজ্ঞা পাচ্ছি. মুসলমান যে একটি জাতি যা আদি এবং অনন্ত, যার আর কোনো বিকল্প নেই, তারই তিনি দেখলেন এই ইসলামকে কীভাবে সুসংগঠিতভাবে আন্দোলনকে এগিয়ে নেওয়া যায়, তার মূল হলো এই সোনামণি. আর এই মূল দায়িত্ব কার? পিতামাতা এবং শিক্ষকের. ছোট্ট একটা শিশু যখন আজকে হাদিসের গল্প আমাদের শোনালো, আমরা শুনলাম অভিনিবেশ সহকারে, আমি বিমুগ্ধ হয়ে শুনছিলাম বলে কি, হ্যাঁ আগের দুজন উপকারের কি প্রতিদান দিল, আর শেষ ব্যক্তি উপকারের কি প্রতিদান দিল, স্মার্তব্য. যাই হোক, সময় খুবই সংকীর্ণ, অনেক কিছু বলবার ইচ্ছা থাকলে বলা যাবে না. আমি শুধু একটি কথাই বলবো যে আজকে তোমরা সোনামণিরা, তোমরা আজকে তোমাদের যে আল্লাহ তাবারক তাআলা, বিশেষ করে আমাদের মাননীয় মহতরম আমির জনাব ডক্টর আসাদুল্লাহ গালিবের মস্তিষ্কে প্রসূত সুচিন্তার ফলশ্রুতিতে তোমরা আজকে যা পাচ্ছ, আমার শৈশব কেটে গেছে আজ থেকে 70 বছর আগে, অতীতের গর্বে বিলীন হয়ে গেছে. তখন কিন্তু তোমাদের মতো এত সৌভাগ্য ছিল না যে একটা সুন্দর মাদ্রাসায় এসে এত সুন্দর সুন্দর সুশিক্ষিত শিক্ষকের কাছে আপনার লেখাপড়া করবো. গৃহে একজন মুক্ত নিজের গৃহে, সেই গৃহে একজন ওস্তাদজি, তারই কাছে যা শেখা. তিনি প্রথমে শিখালেন দুইটি বাক্য, তালাবুল ইলমে ফারিজাতান ওসিকাল হেলমে হেলমে হাকিমাতান, জ্ঞান অন্বেষণ করা ফর্জ, আর ধৈর্য ধারণ করা হলো বিজ্ঞতা। আজও সেই কথাগুলো মনে পড়ে আর তোমাদের কথা মনে করে মনে হয় তোমাদের প্রতি ঈর্ষান্বিত হয় মন। তোমাদের কত সুযোগ করে দেওয়া হয়েছে, আমি আশা করব এই সুযোগের তোমরা যথাযথ সদ্ব্যবহার করবে। আর তোমাদের যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী এখানে উপস্থিত আছেন, বাবা মার কেউ উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ করবো যে কাঁসায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁস ঠাঁস। যদি শৈশবে এই ছেলেগুলোকে তৈরি করতে না পারেন, ভবিষ্যতে খুব দুশ্চিন্তাগ্রস্ত সময় কাটাতে হবে। তা আমি প্রথমেই গত 2 সেপ্টেম্বর আমাকে আলেজান্দ্র বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রফেসর নুরুল ইসলাম সাহেব আমাকে ফোন করে বললেন যে আমার মতো একজন উম্মি মানুষকে, একজন পাগল প্রায় মানুষকে, একজন অথর্ব মানুষকে আজকের এত বড় একটা মহতি অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। আমি উদ্বেলিত হয়ে গেলাম। জীবনের পরন্ত বেলায় বললে ভুল হবে, শেষ বেলায় অন্তিম সময় এসে এমন একটি মহৎ অনুষ্ঠানে আমাকে ডাকা হচ্ছে, আমি উদ্বেলিত হয়ে গেলাম। সেই উদ্বেলিত থেকে আমি একটা কবিতা, ঠিক নয় মানে আমি একটু গল্প বললাম, সেই গল্পটা বললাম কবিতার আদলে, আপনাদের কাছে বোধহয় পৌঁছে গেছে, আপনারা দেখেন একটু, বিশেষ করে অভিভাবক বলবো। আমি সেখানে নিজেই একজন সোনামণি হয়ে গেছি, আমি একজন কিশোর হয়ে গেছি, আমি আজ থেকে 70 বছর আগে পৌঁছে গেছি। তাই আমি তোমাদের মুখে, আমার মুখে তোমাদের কথা বলেছি, তোমরা একটু বুঝতে চেষ্টা করো, আমার সঙ্গে একটু আস্তে আস্তে চোখ বুলিয়ে দৃঢ় করত এই সোনামণিরা। আজকে আমরা সবাই অবশ্য কচি কাঁচা ছোট ছোট বাচ্চা, কোরআনের আলোয় জীবন গড়ে আমরাই হব মুসলমান সাচ্চা। আখেরি নবীর বাঁচানো পথে চলি মোরা সোজা সবটা, মোদের দেহ মনে লাগতে দেই না কোনো তাগুতি ধোকা ঝাপটা, মোরা ওহির বিধান মনে প্রাণে নিয়ে চলি ফেরকায় নাজিয়ার পথে, মানব রচিত ভেজাল বিধান মানি না মোরা সওয়ার হই না শয়তানি রথে, ওহির বিধান শিখিয়াছে মোদে এই দুনিয়া ক্ষণস্থায়ী, নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা চলে বেহেশতে পেতে যায় আসন স্থায়ী। আল্লাহ চায় তো সফল আমরা হবই সহি সুন্নার পথে চলে, কাফের মুশরিক যা বলে বলুক সব তাই মোরা ছুঁড়ে ফেলে। তোমরা যারা রয়েছে বড়রা, বড়দের প্রতি উপদেশ, তোমরা যারা রয়েছে বড়রা তোমাদের কাছে বলি, তোমরা সৎ হয়ে আমাদের শেখাও যেন সদা সব পথে চলি। তোমাদের কারণে সমাজ যদি হয় কলুষিত ঝঞ্ঝাময়, সে গুণধারা সমাজ আমাদের পরে প্রভাব ফেলিবে নিশ্চয়। তোমরা অগ্রজ আদর্শ হয়ে তৌহিদের পথে থাকো অবিচল, তবেই তোমাদের পথ হবে কুসুমাস্তীর্ণ বাধাহীন সদাচ্ছল। এসো আজি মোরা অনুজী অগ্রজে মিলেমিশে এক দিল হয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলি কঠিন পদক্ষেপে দৃঢ় প্রত্যয়ে। আমি সময় অবক্ষেপণ করবো না, করার সময় অবকাশ নেই। আমি একটি কথা আমার না বললেই নয়, সেটি হচ্ছে আমরা যখন তোমাদের মতো শৈশবে ছিলাম তখন আমরা কয়েকটা নাম শুনতাম, কয়েকটা ফেরকার নাম শুনতাম, যেমন হানাবি, মালিকি, সাফি, হাম্বলি, মোহাম্মদী, আহলে হাদিস, ওহাবি, এই ইদানিং রীতিমত নাম তৈরি হচ্ছে শুনছি। হঠাৎ করে মাস ছয়েক আগে আমার এলাকায় মসজিদের সম্মেলন হলো, বক্তৃতা শুনলাম মাইকে, আমার বাসার থেকে 2টা মাইক বেশি করে লাগানো হয়েছে, কারণ আমি আহলেদের আন্দোলন করি। সেখানে বক্তৃতা করা হলো কোন সংগঠন তরফ থেকে, একটি সংগঠন, নাম তার পুরো না, খুব সুন্দর নাম, খুব মুখরোচক নাম, আজকাল নাম আসছে কি সুন্দর নাম, নাম শুনে মনে হবে আহ এখানে গেলেই নিস্তার পাওয়া যাবে। নামটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। বক্তৃতা যখন শুনলাম কারে আহলে আন্দোলনের বদনাম। তাতে আমার মনে হলো এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা আহলে বিদআত ও লাইসা জামাত, ও লাইসা জামাত। বলল কি, এই যে আহলে মসজিদ আমার বাড়ির পাশে, এই মসজিদে যারা নামাজ যাও তাদের জাহান্নাম, তাদের জাহান্নাম, তাদের জাহান্নাম। তারা বেহেশত পাবে না। অপরাধ কি আহলে আন্দোলনের লোকদের অপরাধ বলা হলো, কি বলা হলো, আল্লাহ রসুল যাকে আল্লাহ তৈরি করেছে নিজের নূর দ্বারা, যার ছায়া কেউ কোনদিন দেখে নাই, দেয় হায়া হামুক। সেই নবীকে তারা বললো সে নাকি কাদামাটির মানুষ। নবী ভদ্রতা করে বলেছেন, আনা বাসারু মেসলুকো, আমি তাদের বক্তৃতার কথা বলছি। সেই কথা শুনে আমুক আহমেদ লোকেরা বলে কি, আল্লাহ রসুল বলে মাটি কাদার তৈরি, কি বলবেন বলে, আর কি বলে, আল্লাহকে এরা মূর্তি বানিয়েছে কি করে, আরে আমরা জানি আল্লাহর কোনো আকার নাই। সারা চিন্তিকে শুনে আসলাম, আলামা ইকরামরা বললেন যে আল্লাহর কোনো আকার নাই, তিনি নিরাকার। আর এরা বলে আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, তাহলে আল্লাহ কি আমার মতো? আরে আহলে জান্নাত যে কথা বলে আল্লাহ আল্লাহর মতো, বেগুব সে কথা মনে রাখেনি। বেগুব মনে করলো কি, হাত পা আছে, মাথা কান সব আছে তখন, তাহলে মূর্তি হবে। এখন আপনি বেগুব, সব পণ্ডিতকে বেগুব মনে করে নিলেন, তাহলে আমি করবোটা কি? যাই হোক, এগুলো কঠিন কঠিন নামকরণ করেছে, নামটা কত সুন্দর, আহাতে আহলে সুন্নাত ওয়াল জামা। কিন্তু আসলে কিন্তু তা নয়। আমি এখানে একটি রসিকতা করি, শেষ নেব, সেটা হলে এই আমাদের সময় আজ থেকে 30-40-50 বছর আগে যখন আমরা চাকরির ইন্টারভিউতে যেতাম, তখন যারা আমাদের যারা সিনিয়র তারা আমাদের বলতো কি, এই পরীক্ষা দিতে যাচ্ছে তো বলে বোর্ডের সামনে খুব স্মার্ট থাকবে, ঘামাবে না, যে কোনো প্রশ্ন করবে তৎক্ষণাৎ জবাব দেবা, ভুল হোক শুদ্ধ প্রাম জবাব দেবে। আর যখন ইংরেজি সব সিস্টেম, জবাব ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে জবাব দেবা, বলে ইংরেজিতে না পারি, আর না পারো না পারো ভুলটাই বলে দেবা, কিন্তু ইংলিশ উচ্চারণ ঠিক রাখবা। আহলে সুন্নাতাল জামাতের কথা বলছে। কি হলো, এক ছাত্র দরখাস্ত করছে, একবার এই ছিল যে অনলি যে আন্ডার গ্রাজুয়েটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর, কেবল যারা আন্ডার গ্রাজুয়েট তারাই দরখাস্ত করবে। এই দরখাস্তকারী তাই দরখাস্ত করেছে যে কোয়ালিফিকেশন দেখা দেখছে আন্ডার আন্ডার গ্রাজুয়েট, সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়াল শ্যাল বি প্রোডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ইন্টারভিউয়ের সময় আমরা সার্টিফিকেট দেখাব। ইন্টারভিউ বোর্ডের সামনে গেছে, আন্ডার গ্রাজুয়েট মানুষ ঢাই ঢাই করে ইংরেজিতে প্রশ্ন করা শুরু করছে, ইংরেজ সাহেবরা একটারও জবাব দিতে পারে না, ফেল ফেল করে মুখের দিকে তাকে থাকে। বোর্ডের চেয়ারম্যান বলছে হর্সের কোয়ালিফিকেশন, এটা সে বুঝছে, তোমার যোগ্যতা কি, কয় স্যার আই এম আন্ডার গ্রাজুয়েট স্যার, বলছে হাউ মাস আন্ডার, হাউ মাস আন্ডার, কয় স্যার ক্লাস সিক্স, বুঝছেন ব্যাপারটা। এইখানে দেখবেন আপনি সুবির সমাবেশ, নামের নামের নাম, নাম যাই হোক সেঙ্গুমিয়া, কিন্তু সুবি সেঙ্গুমিয়া, আর কি নাম হলো হেঙ্গুমিয়া কিন্তু আল্লামা। কিছুক্ষণ আগে আমি আমার মহাজার আহমদ মহাশয় আলাপ করছিলাম যে আল্লামা শব্দটি প্রথম শুনলাম আল্লামা মহাকবি আল্লামা ইকবালের সময়, এখন মুহুর্মুহ ঘরে ঘরে শুনি, শুনতে শুনতে অরুচি হয়ে গেছে। তাই কবি ইকবালকে আর আল্লামা বলতে ইচ্ছে করে না। আর সুফি হাদিস জানে না, হাদিস কাকে কয়, হুজুরের কাছে ফতোয়া শুনে আসছে যে শাসিক নিকে করা যায়, কি জন্যে, শাসি তো আমার রক্তের কেউ নয়, বেকুব জানে না যে আমার স্বপ্নও আমার রক্তের কেউ না, তাকে কি বিয়ে করা যাবে, ফতোয়া দেয় ফতোয়াবাজি। এদের নাম হলো ফতোয়াবাজ, এরা কোনো জামাত নয়, এরা হলো ফতোয়াবাজ, এরা হাদিসের কিতাব খুলে দেখে না। তাই কি হলো, ওকে যখন বললো আন্ডার গ্রাজুয়েট স্যার, হাউ মাস আন্ডার ক্লাস সিক্স, তো ওকে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর সার্টিফিকেট, তোমার সার্টিফিকেট কোথায়, তখন ওই সিনিয়রের উপদেশ মনে পড়ে গেছে, তখন তো তার উত্তর সিঙ্গে দিতে পারছে না, তো বলে কি বাইট হয়েছে, বাইট হয়েছে। তখন তার রিপোর্টে লেখা হলো, চেয়ারম্যান অব দি বোর্ড লিখলো What he told, what he answered, we could not understand. But we understood that he speaks English very fluently. সে কি জবাব দিয়েছিল তা বুঝতে পারি নাই, তবে সে যে ইংরেজি খুব ফ্লুয়েন্টলি বললো সেটা কিন্তু বুঝতে পারলাম। হি শুড বি অ্যাপয়েন্টেড আহলে সুন্নাত আল জামাতের জয় জয়কার, সরকার এদের পৃষ্ঠপোষক করে। যখন এই তথাকথিত সবে বরাত আসে ধুমধাম শুরু হয়ে যায়। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে জীবনী আলোচনা হয় কথা ইয়া নবী সালাই মালাইকা শুরু হয়ে যায়, তখন সেখানে সরকারি অনুদান যায় ডালি ভর্তি ছালা ভর্তি বস্তা ভর্তি, কারণ সরকারি দিকে সহানুভূতি দেখায় তো সমর্থন দেয়। কি জন্য দেয়? এই জন্যে যে মূর্খদের যত বড় সাহায্য করো মূর্খের সংখ্যা বাড়ুক, আমার শাসন ব্যবস্থা পাকা হোক। যাই হোক, অনেক কথা বুকের মধ্যে হাই ঢাই করছে, বলার সময় নাই, তাই আমি এখানেই কাম টানতে বাধ্য হচ্ছি। আমার বক্তব্য হচ্ছে যে আজকাল যেমন হচ্ছেটা কি হচ্ছেটা এইটা, যেখানেই দেখবেন আপনি যাত্রার ভালো ভালো হচ্ছে, ভালো ভালো গান বাজনা হচ্ছে। আর ওই যে তথাকথিত মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, ওখানে তো একটা নতুন একটা প্রয়াস তৈরি করা হয়েছে, এটা কবি গানের আসর, মিলাদ মাহফিল নয় কবি কবি গানের আসর। ইয়া নবী সালাই মালাইকা, সালাই মালাইকা কোথায় বলো তাও জানি না, সালাই মালাইকাগুলো শব্দ কি আছে নাকি ইসলামে শরীয়তে? যাই হোক, তো আমি এই কথাই বুঝতে যাচ্ছি যে তোমরা যারা আজকে সোনামণি, তোমরাই হলে জাতির ভিত্তি। কোন জাতি? আমি কিন্তু এই জাতি বলে তো খালি বাঙালি বুঝাচ্ছি না, অবশ্যই বাঙালি, কিন্তু আমি বলছি বাঙালি মুসলমান জাতি। তাদের পর দেখাবে কারা? তোমরা, যদিও তোমরা আসলে বুঝতে পারছো না, কিন্তু বুঝাবে। কি জন্যে? এই যে ভুইফোর নামে কিছু ভুইফোর সংগঠন গড়ে উঠতে পারবে না, টুটি চিপে ধরতে হবে। কি দিয়া? হাত দিয়ে নয়, সই সুন্না এবং কোরআনের বাণী দিয়ে, যা তোমরা শিখছো। ঝগড়া করে বলা যাবে না, মোকাবেলা করতে হবে কাজ দিয়ে। হ্যাঁ, তা আমি আশা করি আজকে তোমরা যারা সোনামণি তাদের সুযোগ সুবিধা এখন যা আছে মোটামুটি ভালোই, খারাপ না। আমরা আমাদের সময় ছিলই না, তার মধ্যেও কিছু হয়েছে। আর সোনামণিদের যারা অভিভাবক তাদের প্রতি আমার সুনির্বন্ধ হলো, দয়া করে যখন পিতামাতা হয়েছেন তখন আদর্শ পিতামাতা হন। খামোকা জীব জানোয়ার জন্ম দিয়ে বাহবা কুড়াতে চেষ্টা করবেন না। জন্ম কখনো জীব জানোয়ার হয় না। আমার আগে মহতারাম প্রিন্সিপাল সাহেব মূল্যবান বক্তৃতা দিয়েছেন, সন্তান জন্ম করে আল্লাহ ফিতরাত, বাপ মায়ের কারণে তারা বিপদে যায়। আমি বলছি সেই কথা যে বাপ মায়ের কারণে যেন না বিপদকামে জানোয়ার তৈরি না হয়। তাহলে একটা প্রথম গার্ডকে ভ্যান গার্ডকে পিতামাতা, যা কথা বেড়ে যাচ্ছে। আমি অনেক বলে ফেলছি ইতিমধ্যেই, আমার খালি একটাই আকাঙ্ক্ষা যে ওই শেষ কথা এটাই বলবো, খালি ইমানের লেকচার দিয়ে লাভ হবে না, নিজে ইমানদার হয়ে আপনি পরশমণি হন, আমার আন্দোলনের মহতারাম আমিরের মতো পরশমণি তৈরি হন, আরও পরশমণি তৈরি করেন, যাদের সংস্পর্শে আছে সবাই পরশমণি হয়ে যাবে, তারা মানুষ হবে। কোন মানুষ হবে? যে মানুষ ফেরকায় নাজিয়ার দাবিদার সদস্য হবে। এই বলে আমি এখানে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আপনাদের শুভকামনা করে আগামীতে আমরা কঠিন ইমানদার তৈরি হয়ে যান, কঠিন মুসলমান হয়ে যান, সেই আকাঙ্ক্ষা করে আল্লাহ তাআলার দরবারে কায়েমুল ওয়াক্কে প্রার্থনা করে আপনাদের সঙ্গে সঙ্গে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছায় দাও, আমরা যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি সে যাত্রাকে পথকে কুসুমাস্তীর্ণ করে দাও, আর আমাদের জায়গা তুমি বেহেস্তে করে দাও বাবু। আমা আলাইনা ইল্লাল বালাগ।